ওই মাহমুদিয়ায়, ওই যে বাইতুল মুকাররম ইমাম সাহেব ছিল নুরুদ্দিন সাহেব, উনি ওই মাদ্রাসার ছাত্র, ওই মাদ্রাসা থেকে দারাবাস করছে। তো এখন একদিকে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়েছে দীর্ঘদিন, একদিকে জামিয়া রহমানিয়া বাংলাদেশের শীর্ষ পর্যায়ের মাদ্রাসা যেখানে আমি পড়ছি এক সময়। তো এই জন্য লেখতে হয় কি জন্য, যে ওরা যাতে করে আপনাদেরকে তুচ্ছতাচ্ছিল করতে না পারে। আচ্ছা আচ্ছা, ওই বিক্রি হয়েছে বলেই তো পুলিশ পাঠ, ওই পুলিশ বসে আসবি দেখেন ওরা যে শোনো পরিচয় কি। হ্যাঁ ঠিক আছে, এগুলো পুরান কথা। যুগে যুগে চোর কি করে, যখন পালাইতে পারে না লোকে ধাওয়া করছে তখন চোরও কি বলে, তখন চোরে বলে চোর চোর চোর। আসলে ইহুদি খ্রিস্টানদের দালাল তো এরা, এরা ইহুদি খ্রিস্টানদের দালালই করছে, ইহুদি খ্রিস্টানদের পক্ষে বক্তব্য দেয় মানুষকে, ইহুদি খ্রিস্টান হত্যা করছে, আর এরা সে হত্যার থেকে বদলা নিতে যখন যুবকরা তৈরি হয় তখন তাদেরকে ফিরিয়ে দেয়। নফসের জেহাদ, নফসের জেহাদ বলে জেহাদ থেকে ফিরিয়ে দিচ্ছে, এরকম ভাবে কলমের জেহাদ, কথার জেহাদ, এই সব কিছু বলে বলে মুসলিম যুবকরা যখন পুরা দুনিয়ার যুবকরা সচেতন হচ্ছিল তখন এই যুবকদেরকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে এই লোকগুলো। তাহলে ইহুদি খ্রিস্টানদের গোলামি কি আমরা করে ওনারা করে? ইহুদি খ্রিস্টানদের গোলামি করলে আমার এই মশার কামড় কেন খেতে হবে এখানে বসে বসে? এখন আমাকেও বাসা ভাড়াও দেয় না, কি জন্য? কারণ জানে যে পুলিশ পাহারাদার সবসময় থাকে। তো কোন বাড়িওয়ালা চায় যে তার স্ত্রী সন্তান নামুক আর পুলিশে কি করুক? তাদের আত্মীয় স্বজনরা আসে তো জিজ্ঞেস করে, ভাই আপনি কে, কোথায় যাবেন? হ্যাঁ, যে বাড়িতে আমি ছিলাম, বাড়িওয়ালার বাপ, বাড়িওয়ালার কথা বলেন না, বাড়িওয়ালার বাপ সে আসছে রংপুর থেকে, ওখান থেকে নিজের বাড়ি। তাকে একজনে জিজ্ঞেস করছে, ভাই আপনি কোথায় যাবেন, কার কাছে কেন যাবেন, জিজ্ঞাসাবাদ। এইরকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেই বাড়ি সেই লোকের কেউ বাড়ি ভাড়া দেয়? এখন বুঝতে হবে যে আমরা ইসলামের কথা বলার কারণে নিজেদের সব কিছু ত্যাগ করতে, চাকরি খুঁজেছি সব, ওনাদের তো জানা আছে কমপক্ষে যে আমি কত টাকা বেতন পাইতাম, কোন বিলাসিতায় ছিলাম, আর এখন আমার কি হচ্ছে? তাহলে মানুষকে দালালি করে এহুদি খ্রিস্টানদের কি সব হারাবার জন্য না কিছু পাওয়ার জন্য? তো আমরা তো সব হারাচ্ছি, এই জন্য ওনাদেরকে, ওনাদের মুরিদদেরকে নসিহাত করব, আল্লাহকে একটু ভয় করেন। এমনি যদি বিরোধিতা করে করুক, হ্যাঁ এইবার গেছি কাছে আসে না লোকটা এখনো, প্রতি বছর আলহামদুলিল্লাহ আমাকে পাঠাবার লোক লোক আছে। এইবার এই যে রহমত ভাই আছে বলবেন যে এই যে পাশের হাউসিং এর রহমত ভাই আছে, সে পুরা টাকা, খালি টাকা না, আমার ব্যাগটা বন্ধু কিনে দিয়েছে, সে খেজুর সহ, খেজুর ওনার টাকা কিনা যায় না, আমার কিনে দিছে। তো এখন এরকম আল্লাহর বান্দা কিছু আল্লাহ প্রতি বছর পাঠাই দেয়, কারণ আমার ওখানে কি লাগে, ওখানে ওলামাদের সঙ্গে সাক্ষাৎ করি, আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা সংশোধন করার চেষ্টা করি, আমি এমন না যে আমি একা। ওনারা বলে উনি কোনো মুরব্বী মানে না, আমি মুরব্বী মানি, তবে তোমাদের মতো মুরব্বী মানি না, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা কথা বলে সেই মুরব্বী মানি, এবং সেই মুরব্বী আমি তালাশ করি যাদের কি আছে মক্কা মদিনার মতো জায়গায়, যারা আছেন ওখান থেকে সহিহ ইলম যারা বিতরণ করেন, পুরা দুনিয়ার যারা কুফফারদের বিরুদ্ধে লড়াই করার নেতৃত্ব দেন, সেই সব আলেমদেরকে খুঁজে বের করি, তাদের সঙ্গে একটু বসার চেষ্টা করি, তাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করি, তাদের নসিহা নেওয়ার চেষ্টা করি, নিজের ভুল ভ্রান্তিগুলো পেশ করি, যেটা ভুল সেটা বলে দেয়, যেটা ভুল আছে এটা সংশোধন করো। মুরব্বী মানি না এই কথা বলা ভুল, মুরব্বী মানি, তবে কোন মুরব্বী? এখন মুরব্বী বলতে ওনারা বলেন যে বাংলাদেশের কি আছে চরমনাই পীর আর হাটাজুরি মাদ্রাসা মোহতামি মারো মুক্ত, এই কজন মুরব্বী, এগো মান না মানলে মুরব্বী মানা হইল না। তাহলে আমি বলি যে এইরকম মুরব্বী আমি ঠিকই মানি না। হাটাজুরি মোহতামি সব লিখেছেন ফুরুজাতে আহমদিয়া বইতে, জিকির করতে হবে কেমনে, ইল্লাল্লাহ লা ইলাহা, কি বলছেন, ইল্লাল্লাহ আগে লা ইলাহা পড়ে। আমি এই মুরব্বী মানি না, যে মুরব্বী কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহকে পূর্ণ বদলাই ফেলছে। আমি এই মুরব্বী ঠিকই মানি না, আমি ওই সমস্ত মুরব্বী মানি না যে মুরব্বীরা কি করেন আল্লাহর নবী সব না নবীকে তোমার দেওবন্দির বলে না, এটা বলে বেরেলভীরা, দেওবন্দির বলে বুজুর্গরা কাশ্প খোলা সব দেখতে পায়। হ্যাঁ বুঝি নাই, দাওয়াতুল হক মনসুর সব তো এক এক জায়গায়, আলী রাদি আল্লাহ তালু চায়ের তরিকার পীরের পীর, চায়ের তরিকার পীর কে আলী রাদি আল্লাহ তালু, উনি লেখছেন আমি এই মুরব্বী ঠিকই মানি না, এই জন্য উনি আমার ওস্তাদ রামানিতে পড়ছি ওনার কাছে, সব জায়গায় বলে বেড়ায় ওস্তাদ মানে না। আমি তো ঠিকই, আমি তো খালি আপনার কাছে পড়ি নাই, আমি আরো অনেক ওস্তাদের কাছে পড়েছি এখনো পড়ি, তো আমি ওস্তাদ মানে না কে বললো, আমি আপনাকে মানি না, আমি আপনার মতো ওস্তাদ যারা তাদেরকে মানি না, যারা চরমনার দালালি করে মাওয়াজে সাকিয়া বইটা লিখছে কে মুফতি মনসুর সাহ, উনি লিখেছেন একজন আলেম কি করে লেখে পীরের কাছে মুরিদা ফরজ, ওনার লেখা আপনারা দেখবেন মাওয়াজে সাকিয়া যে বইটা আছে চরমনার ইসাক সাহেবের বক্তব্য সংকলন, এই বইটার লেখক হচ্ছেন কে মুফতি মনসুরুল হক। কাজী এটা ভিন্ন কথা, আমি দেওবন্দে গেছি ওনার সাথে, উনি আমাকে দাওয়াতুল হকের যে প্রধান পীর আবরারুল হক সাহেব ওনার দরবারে খানকায় গেছি, আমি কয়েকদিন থাকছি ওখান থেকে দেওবন্দে গেছি, কিন্তু খানকায় যে গেছি তা না, খানকায় গেছি আমি, খানকায় ছিলাম। যাই হোক এগুলো অনেক ইতিহাসের কাহিনী। উনি গেছেন এক খলিফার, থানবী সাহেবের তিন খলিফা পেয়েছে, কয় খলিফা ওনারা পাইছেন এক খলিফা, ওনার দুই খলিফা পাইছেন উনি, হাফিজ জুজুর ছিলেন একজন খলিফা, বাংলাদেশের হাফিজ জুজুর ছিলেন না, উনি আশরাফ আলী থানবী একজন খলিফা। তো এরপরে আবরারুল হক সাহেব উনি আরেকজন খলিফা, আর একজন ছিলেন ইন্ডিয়াতে জালালাবাদ মাসিহুল্লাহ খান সাহেব, আমি তার ওখানেও গেছি, খালি গেছি না বৃহস্পতিবার ছুটি পাইলে চলে যেতাম, কিন্তু ফয়েজ বরকত দেওয়ার জন্য দেখি কাস্টমারটা খুলে কিনা। তো যাই হোক এখন মনে করতে হবে এই কাস্প খোলার আকিদা সব পীরের, এইটাতে আর দেওয়াবন্দি আর বেরলুবি কোন পার্থক্য নাই। আমি দেওয়াবন্দিকে ছোট করছি না, দেওয়াবন্দির বিরুদ্ধে বলছি না, দেওয়াবন্দিদের অনেক বড় অবদান আছে, ভারতবর্ষে যতগুলো যুদ্ধ হয়েছে সব জায়গায় তারা নেতৃত্ব দিয়েছে, আমার কাছে এই জন্য দেওয়াবন্দি আর আহলে হাদিস নিয়ে কোনো কথা নাই, কারণ আমি দুইটা দাওয়াত পেশ করি, একটা হচ্ছে জিহাদ আর একটা কি তাওহীদ। তাওহীদের ক্ষেত্রে আহলে হাদিসদের লোকেরা এক অংশে মিলে, তাও রাষ্ট্রীয় তাওহীদ গুলো তারা বুঝে না, রাষ্ট্রীয় যে শিরিক আছে এগুলো তারা বুঝে না পরিষ্কার আমাদের কাছে, মূর্তি তৈরি করা শিরিক, এরকম ভাবে আল্লাহর বিধান পরিবর্তন করে বিকল্প আইন তৈরি করা শিরিক, মদের লাইসেন্স দেওয়া, সুদের লাইসেন্স দেওয়া, আল্লাহর সম্পত্তি বন্টনের বিধান পরিবর্তন করা, এইগুলো যারা করছে তারা আল্লাহর আসনে বসছে না, তাহলে এগুলো শিরিক না? রাস্তার ঘরে ঘরে মূর্তি তৈরি করা শিরিক না? তো তাওহীদের দাওয়াত কিছু দেয় আহলে হাদিসদের আলেমরা, কিন্তু এর মানে এই না যে আমার সঙ্গে তাদের অনেক মিল আছে, না দুই জায়গায় মিল নাই, জেহাদের ক্ষেত্রে মিল নাই, রাষ্ট্রীয় তাওহীদের ক্ষেত্রে মৌলিক জায়গায়, তাহলে একটার আংশিক মিল আছে, একটার কি আংশিক, আর দেওবন্দীদের সঙ্গে আমাদের মিল আছে, জেহাদের ক্ষেত্রে দেওবন্দীরা অগ্রগামী, এই তালেবান বলেন মোল্লা ওমর কোথার ওই মাদ্রাসার শিক্ষক, তালেবান কোথার সব তালেবান কয় মাদ্রাসার ছাত্র, এরকম ভাবে ভারতবর্ষের ইতিহাসগুলো তালাশ করেন, যতগুলো যুদ্ধ হয়েছে সব জায়গায় দেওবন্দিরা যুদ্ধ করেছে, এই দিক যাবার এরা আমার পক্ষে। এটা এরকমই একজন লোক, আমি এক জায়গায় জামাতের বিপক্ষে কিছু কথা বলেছিলাম, তো আওয়ামী লীগের একজন এসে খুব খুশি হয়ে গেছে, আমি বলি সবাইকে বলেন বসেন, আমার লেকচারে যদি কেউ ভুল বুঝে থাকেন তাহলে সংশোধন করা দরকার আছে, আমি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, কারণ কি, তারা গণতন্ত্র মানের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে, গণতান্ত্রিক প্রক্রিয়া তারা বিজয় করতে চায়, এই জন্য আমি বিরুদ্ধে বলেছি। তো আমি যেই কারণে জামাতের বিরুদ্ধে বলেছি সেই কারণে আওয়ামী লীগ জামাতের পক্ষে, কারণ গণতন্ত্রে কি আওয়ামী লীগও চায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, আর জামাতও চায় কি করতে, আর আমি জামা আওয়ামী লীগ যে কারণে জামাতের বিরোধিতা করে সেই কারণে আমি জামাতের পক্ষে। আওয়ামী লীগ জামাতের বিরোধিতা করে কি জন্য, ইউনিভার্সিটি ইসলাম কেন বলে, কেন ইসলামের কথা বলে, ওরা ইসলাম নিয়ে আবার কেন লাফালাফি করে। তাহলে আওয়ামী লীগের যে জামাত বিরোধিতা তার কারণটা কি, ইসলাম, ওরা এই সমস্ত বোঝে না। তাহলে যেই কারণে আওয়ামী লীগের লোকেরা জামাতের বিরোধিতা করে সেই কারণে আমি কোন পক্ষে, জামাতের পক্ষে। আবার আমি যেই কারণে জামাতের বিরোধিতা করি সেই কারণে আওয়ামী লীগ কোন পক্ষে, জামাতের পক্ষে। এটাকে মান্তেকের পরিভাষায় বলে ওমুম খুসুস মিন ওয়াজহিন, কি বলে এটাকে বুঝে না, আজকে মান্তেক বুঝে না, আজকে মান্তেক একটা তর্কশাস্ত্র একটা বিদ্যা আছে, ওই যে কয় না যে এগুলো জানা লাগে, জানা লাগে। আপনি মনে করুন প্রাণী আর মানুষ, বা প্রাণী আর ধরেন হাইওয়ান, হাইওয়ান মানে প্রাণী, আর ধরেন সাদা, দুইটা শব্দ বললাম, একটা হলো সাদা রং, একটা রঙের নাম, আর হাইওয়ান হলো একটা প্রাণী, যে কোনো প্রাণী হতে পারে। আপনি মনে করুন সব প্রাণী সাদা না, সব সাদা প্রাণী না, কি বললাম, সব প্রাণী সাদা না, অর্থাৎ প্রাণী হলে সাদা হওয়া জরুরি না, কিন্তু অনেক প্রাণী কি আছে, অনেক প্রাণী সাদা আছে, বক সাদা, এরকম ভাবে পানির ভিতরে কাক আছে, চিল আছে, ওগুলো সাদা, এগুলো প্রাণী সাদা। তাই বলে সব প্রাণী কিনা সাদা না, কাউয়া, কালা কাউয়া, হাতি, হ্যাঁ, মহিষ, এগুলো কালো, সাদা পাওয়া যায় নাই। আবার সব সাদা প্রাণী না, কিছু সাদা প্রাণী, সাদা টুপি, সাদা জামা, এগুলো সাদা কিন্তু প্রাণী না, এটা প্রাণী না, হাইওয়ান না। হ্যাঁ, কিছু আছে দুইটাই পাওয়া যায়, যেমন কি বক, হাইওয়ানও পাওয়া গেছে সাদাও পাওয়া গেছে, জামা সাদা পাওয়া গেছে হাইওয়ান পাওয়া যায় নাই, হাতি হাইওয়ান পাওয়া গেছে সাদা পাওয়া যায় নাই, এইরকম একদিকে মিলে তার একদিকে মিল নাই। তো এইরকম যদি কারোর সাথে কোনো কিছুতে মিলে, তাহলে এই জন্য কি একটা লোককে ওই দলের বলা যাবে, আমাকে বলা যাবে না, আমি আহলে হাদিস বলা যাবে, কারণ কি আহলে হাদিসদের সঙ্গে আমার দুইটা মৌলিক জায়গায় পার্থক্য আছে। একটা হচ্ছে তাওহীদের ভিআইপি তাওহীদ, রাষ্ট্র তাওহীদ, এই ক্ষেত্রে তারা বলে দেশের আইন মানা জরুরি। আমি বলি যে দেশের আইন মানা জরুরি যদি খেলাফত পদ্ধতি হয়, যদি কোরআন সুন্নাহ মোতাবেক কেউ দেশ চালায়, খেলাফত ব্যবস্থা কায়েম থাকে, তাহলে দেশের আইন মানা কি ফরজ, সংবিধানটা হবে কোরআন সুন্নাহর আলোকে। আর যেই দেশের সংবিধানে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, যেই দেশের সংবিধানে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল হবে, এইরকম সংবিধান দিয়ে যারা দেশ পরিচালনা করে এইরকম শাসকদের থেকে আনুগত্য করার জন্য কথা বর্জন করা জরুরি। এক্ষেত্রে আমরা বলি না তাগুত, এরা কি তাগুত, মানব রচিত সংবিধান যারা তৈরি করে, এই সংবিধান যারা রচনা করে, এই সংবিধান দিয়ে যারা বিচার ফয়সলা করে, এসবগুলো কি তাগুত। সুতরাং এই শাসকদের আনুগত্য করা, যে আনুগত্য না করলে তো রাষ্ট্রদ্রোহী হবেন, আমি বলে আপনারা তো আনুগত্য করলে আল্লাহদ্রোহী হবেন, যারা এই সংবিধান মানবে তারা কি হবে? আল্লাহ বলছেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর এখানে লেখা আছে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। জনগণ। আল্লাহ বলছেন আইন কোরআন ওহি ফাত্তাবি' মা ইউহা ইলাইকা মিন রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা ওহি করা হয় তা অনুসরণ করো, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ ওহি করলেন চোরে হাত কাটো, আমার দেশের আইনে চোরে হাত কাটার অপরাধ। আজকে এখানে চোর ধরেন হাত কাটেন তাহলে কি হবে? আচ্ছা আমার এখানে কাটলে না হলে মানবাধিকার লঙ্ঘন হবে, ওনাদের মসজিদে কাটলে? ওনারা তো সরকারের আনুগত্যশীল, ওনাদের কোন মসজিদে চোর ধরা পরে হাত কাটে তাহলে কি হবে? পুলিশ আসবে, র্যাব আসবে, হ্যাঁ চিটা আসবে, কুবরা আসবে, উল্লু আসবে, ভল্লু আসবে, সাংবাদিক আসবে, সাংবাদিক আসবে, হ্যাঁ পরের দিন পত্রিকা আসবে, প্রচার মিডিয়ায় প্রচার হবে জঘন্য অপরাধ করেছে, মধ্যযুগে বড় বড় তা করেছে, এসব আসবে না? তা কাজটা করেছে কি? চোরের হাত কেটেছে, আল্লাহর বিধান কায়েম করেছে। আপনি একটা মূর্তি ভাঙেন, আর যদি আমরা ভাঙলে দোষ হয়, ওনারা তো ওনাদের আনুগত্যশীল, ওনাদেরকে বলছি আপনারা গিয়ে একটা কাজ করেন, ওই যে ছোট মূর্তি বড় মূর্তি কতগুলো আছে ছোট্ট একটা ভাঙেন, গিয়া একটা ছোট্ট জন ওইটা ভাঙেন, দেখি আপনাদেরকে সালাম দেয় কিরকম। পরের দিন কি হবে? মূর্তি তৈরি করা ইসলামে বৈধ না হারাম? আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে সর্বপ্রথম কাজটা করছেন কি? সব মূর্তি ভেঙে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? তাহলে মূর্তি ভাঙ্গা সুন্নাত, আর গড়া কাদের কাজ? ফেরাউনদের কাজ। মূর্তি গড়া কাদের কাজ? এই জন্য অনেক পুলিশ ভাইরা যারা এখানে আছে আলহামদুলিল্লাহ, তারা আলহামদুলিল্লাহ আমাদের সাথে মিশে যায়, তো তাদেরকে বলি যে দেখো যদি কোনো সময় মূর্তি পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে পালাই যাইবা, লাগে চাকরি ছেড়ে দাও। ওই যে আমাদের রিয়াদ ভাই আছে পুলিশের লোক, তো ওনাকে বলছি দেখেন এইরকম যদি পুলিশের দায়িত্ব পড়ে তাহলে কি করবেন, চাকরি ছেড়ে দিবেন? কারণ হচ্ছে এই মূর্তি পাহারাদারি করা ইসলামে জায়েজ না হারাম? মূর্তি তৈরি করা হারাম, মূর্তি সংরক্ষণ করা হারাম, মূর্তির পাহারা ধরে করাও কি হারাম? এই শিরকের ব্যাপারে মাশাআল্লাহ তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অবশ্য অনেকে মাশাআল্লাহ বুঝে, এই জন্য আমি তাদের সমালোচনাও করি না, কিন্তু যখন কেউ গায়ে পড়ে বাড়াবাড়ি করে তখন আমি ছাড়িও না। আবার দেখেন দেওবন্দি ভাইরা মাশাআল্লাহ তারা কি করেন, জেহাদের পক্ষে আছেন। মুশকিল হচ্ছে আকিদার ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে তাদের তাওহীদের বিষয় ক্লিয়ার না। সুফিবাদী তাদের মধ্যেও আছে বেশ কম, এতটুকু বেরলুবিরা বলে নবী গায়েব জানে, দেওবন্দিরা বলে না নবী গায়েব জানে না, কিন্তু দেওবন্দিরা কি বলে কাশফ খোলা থাকে, ওলিদের কি থাকে কাশফ খোলা থাকে, কাশমানি খোলা, কাশফ খোলা থাকে, বুজুর্গরা সব দেখে। এটা কি হইল? তো ওরা নবী গায়েব জানে বলে অসুবিধাটা কি? এরা ওলি সব দেখে, কোন বেটা কোন দা উযু করতে কাফেরে মরতেছে, তো একজনে দেখতেছে আর কাফেরে মরতেছে, শয়তানের সাথে 101টা দলিল পেশ করছে, সব কেটে ফেলে শয়তান, বেঈমান হয়ে মারা যাচ্ছে। ওই পীরের কাছে একদিনের জন্য গেছিল, তো পীর দেখলো যে বেঈমান হয়ে মারা যাচ্ছে, তখন বলছে ক বিনা দলিলে এক আল্লাহ, দেখলো ওটা ভাইরিয়া এই বিশ্বাস করে, এই বিশ্বাস যদি করে তাহলে ওরা দোষ করলো কি? এই জন্য মনে রাখতে হবে এই বিষয়গুলো আসলো থেকে, আজকে এই আলোচনা ঢুকলো থেকে। আচ্ছা যাই হোক, তো আমরা বোধ হয় আলোচনাটা হারাই চলছি আসলে, আমি আসলে এখন লম্বা লেকচার দেওয়ার জন্য বসি নাই, অল্প কিছু কথা বলার ছিল এইটার উপরে। তা আমি আমার ভাইদেরকে সাবধান করব, এই জাতীয় লোকদের যে লেকচারগুলো আছে তাতে বিভ্রান্তির কোনো কারণ নেই, আমরা ইসলাম ওই ইসলাম পালন করে যে ইসলাম মদিনায় পূর্ণতা লাভ করেছে, আমরা পূর্ণ ইসলাম পালন করি, আমরা খালি মক্কার ইসলাম না, আমরা মক্কা মদিনা তায়েফ বদর ওহুদ খন্দক তাবুক হুনাইন সহজে ইসলাম সেই ইসলাম মানি, ঠিক আছে? কোরআনের কিছু আয়াত মানবার কিছু মানবার সেই ইসলাম আমরা নেই, বিষয়টা এরকম। ইসলাম এখন পূর্ণতা লাভ করেছে, সেই পূর্ণাঙ্গ ইসলাম মানতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম, মুসলিমে মরতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর মুসলিম বলাই হয় আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী। কাজেই যারা কিছু মানে না, তাদের ব্যাপারে আমার বহু লেকচার আছে, বইতেও লেখা আছে। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাউদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাউদ, তোমরা কিছু মানবে আর কিছু মানবে না, কুফরি করবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনেও তোমাদেরকে প্রচন্ড ভাবে তাদেরকে অপমান করা হবে, আখিরাতেও শাস্তি দেওয়া হবে। সূরা নিসার 150 নম্বর আয়াতে বলা হয়েছে যারা কিছু মানে না, মাঝামাঝি একটা রাস্তা বানায়। কোরআন কি সুন্দর বলেছে, ওয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে আমরা কিছু মানি না, ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইয়ের মাঝখানে যারা তৃতীয় মধ্যবর্তী একটা রাস্তা তৈরি করতে চায়, মধ্যমপন্থী, কি বলে? আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হক কাফের। এরা কি হক কাফের? প্রকৃত কাফের, আসল কাফের। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, নির্ভেজাল কাফের, পিওর কাফের। দেখেন না কোরআনটা খুলে সূরা নিসার 150 এবং 51 নম্বর আয়াত, 150 151। সুতরাং এই জাতীয় লেকচার যদি কেউ দেয়, আমাদের মমিন ভাইদের প্রয়োজন তাদের ভুল সংশোধন করে দেওয়া, আর যদি তারা সংশোধন না হয় তাহলে তাদেরকে সংশোধন করে দেওয়া। কারণ এরা, এই লোকগুলো, আমি বলি যে বুশের বোমার হামলার দ্বারা, ওবামার বোমা হামলা দ্বারা ইসলামের ক্ষতি হয় না, মুসলিমদের ক্ষতি হয়। কি বললাম? ইসলামের ক্ষতি হয় না, মুসলিমদের ক্ষতি হয়। তার মানে হচ্ছে ওরা বোমা হামলা করে কিছু মুসলিম মারা যায়, কিন্তু ইসলামের কোনো পরিভাষা, কোরআনের কোনো আয়াত, হাদিসের কোনো অর্থ এরা বিকৃত করতে পারে না, ঠিক কিনা? তাহলে ইসলাম তো কোরআনে আছে, হাদিসে আছে। এই ইসলাম যে দিন, এই দিন ইসলামের কোন ক্ষতি কাফেরদের বোমার দ্বারা হইতে পারে না, বরং আর উপকার হয়। কাফের যখন বোমা হামলা করে তখন একদল যুবক উজ্জীবিত হয়, তারা এর মোকাবেলায় যে সমস্ত আয়াতগুলো ভুলে গেছিল, জিহাদের আয়াত, সেগুলো কি হয়ে যায়? আমরা এখন জিহাদের আয়াতগুলো আলোচনা তো ভুলে যেতাম, কিন্তু যখন কুফফারা বোমা হামলা শুরু করেছে তখন তো আমরা জিহাদের লেকচার দেওয়া শুরু করেছি। এখন জিহাদের 400-500 আয়াত কি হয়ে গেছে? আবার তাজা হয়ে গেছে, মানুষ পড়তে শুরু করেছে, জানতে চেষ্টা করছে। আর অপরদিকে এই লোকগুলো দ্বারা ক্ষতিটা হয় কি? এই লোকগুলো দ্বারা ক্ষতি হয় ইসলামের, ক্ষতি হয় মুসলিম বাঁচাবার জন্য। মানে এরা মুসলিমদের ক্ষতি দেবে, মুসলিম মারা যাবে, কি করবে? সেখানে মুসলিমদেরকে রক্ষা করার জন্য ইসলামে কি করা হয়? আমরা এখন কোরআন সুন্নাহ থেকে দলিল চাব যে ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিবে নাকি মুসলিম রক্ষার জন্য ইসলামের ছাড় দিব, কোনটা? আসুন দলিল নেন। আল্লাহর নবীর মৃত্যুর পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। একদল লোক ওই যে মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবীর উম্মত হয়ে গেল, আর একদল লোক মুরতাদ হয়ে গেল, আর একদিকে ইহুদি খ্রিস্টানদের হামলার প্রস্তুতি চলছিল, আর একদিকে একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। কি করলো? একদিন ইসলাম ত্যাগ করে নাই, মুসাইলামাতুল কাযযাবের দলেও যায় নাই, রোম পারস্যের দলেও যোগ দেয় নাই, নামাজও ত্যাগ করে নাই, রোজাও ত্যাগ করে নাই, হজও ত্যাগ করে নাই, দান খরচও ত্যাগ করে নাই, দাড়ি টুকরো ত্যাগ করে নাই, সব বহাল আছে, শুধু একটা জিনিসকে অস্বীকার করেছে, কোনটা? আপনি আমি বলি কি বলবো, যে এই মুহূর্তে এদের সাথে কোনো যুদ্ধ করার দরকার নাই। এইটাই ছিল বেশিরভাগ সাহাবীদের বক্তব্য। ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব সেও গলে গেছে। সে বলল যে আবু বকর, এই সময় এরা তো ইসলাম থেকে চলে যায় নাই, খালি যাকাত দিতে অস্বীকার করেছে, এদের সঙ্গে আমরা পরে বুঝবো, এখন এদেরকে সাথে নিয়ে কুফাতে বিদ্রোহ লড়াই করি। আবু বকর সিদ্দিক কি বলছিলেন? আয়ান কুসুদ্দিন ও আনা হাই, দিনের সামান্য ক্ষতি হবে আর আমি জীবিত থাকব। তার মানে কি? দিন আমার জীবন রক্ষা করার জন্য দিনের ক্ষতি হবে না, বরং দিন রক্ষার জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছে। তাহলে বোঝা গেল, এটা স্পষ্ট দলিল যে ইসলামের সামান্য ক্ষতি বরদাস্ত করা হবে না, প্রয়োজনে মুসলিম জান দিবে। কিন্তু মুসলিমদের আমরা আরে যদি ইসলামের কথা বলি মারকাজ কি হবে? এই মারকাজ রক্ষা করার ঠিকাদার নিয়েছি নাকি আমরা? যে কদিন চলে চলো না চলে কেন স্যার, অসুবিধা কি? কয়েকটা ইট তো আর কি হইল, এত চিন্তা করে লাভটা কি? হ্যাঁ হ্যাঁ, মিছিল করে জসীম উদ্দিন আস্তা না, এই বাংলা রাখবো না, মিছিল করে। হ্যাঁ, ওই ওনার সামনে বলছে দেখছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো প্রতিবাদ করার শক্তি বাড়াই দেবে। এইরকম বুড়া মানুষরাই প্রতিবাদ করছেন বুঝছেন? হ্যাঁ, খালি আমাদের সাথে যুবকরা বুড়োরাও আছে, দাড়ি চুল সব সাদা দেখেন না, আলহামদুলিল্লাহ। সালমান ফার্সি ছিল না আল্লাহর রাসূলের সঙ্গে, বুড়া মানুষ ছিল। আপনার কাজে নামেন না, দেখবেন কত বুড়া মানুষ চলে আসবে ইনশাআল্লাহ। আমর ইবনে জামুহ ল্যাংরা, হাঁটতে পারে না, পাও নাই, কি বলছিলেন মনে আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাচ্ছেন, ওনার ছেলেরা বলল আপনি তো মাজুর, আর কোরআনে বলা আছে লাইসা আলাল আরাজ হারাজ ওয়ালা আলাল মরিদি হারাজ, ল্যাংরা লোকদের জন্য অসুবিধা নাই, আপনি তো ল্যাংরাও আছেন অসুস্থ আছেন। ওনে বলল তোমরা কি আমাকে জেহাদ থেকে বিমুখ করতে চাও? আমাকে ঘোড়ার সঙ্গে বেঁধে দাও। চলে গেলেন, ওই যুদ্ধে শহীদ হয়েছেন, ওদের যুদ্ধে। আলহামদুলিল্লাহ, কাজে নামলে এরকম লোক থাকবে। বলছিলাম যে বিষয়টা যে আসলে দিন রক্ষার জন্য মুসলিমরা বাড়িঘর ত্যাগ করেছে, আত্মীয় স্বজন ত্যাগ করেছে, জীবন ত্যাগ করেছে, ইসলামকে বহাল রেখেছে, ইসলামকে ছাড় দিয়া মুসলিমরা নিজেরা আত্মরক্ষা করেছে। এটা দলীয় ভাবে হয় নাই, কেউ নাই ইসলামকে ছাড় দেওয়ার সুযোগ নেই। জি, ওইটার তো কোড নাম্বার আমার জানা নেই, যে আপনার তো ইন্টারনেট সম্পর্কে জানা নেই মনে হয়। তাহলে ইন্টারনেটে তবে একজন আর ওয়েবসাইট একজন ঢুকতে পারে না, কারণ হচ্ছে সেখানে তার একটা কোড আছে, এই কোড নাম্বার জানা থাকলে আপলোড করবো কেমনি সেখানে? আমরা আমাদের আচ্ছা সুযোগ থাকলে আপনারা দিয়ে দিন, আসলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এই, যেটা তাহলে যারা এর সাথে জানা আছে একজন যোগাযোগ করবেন, আমি দলিলটা দিলে সহ লিখে দেবো, তার সুবিধা হবে। কারণ এই লোকগুলো দিয়ে একটা এমন জনগোষ্ঠী বিভ্রান্ত হচ্ছে যে জনগোষ্ঠী তাওহীদের পক্ষে, যে জনগোষ্ঠী যাদের পক্ষে, এখন সেই লোকগুলোকে বিভ্রান্ত করছে এরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের সহিহ জ্ঞান অর্জন করা এবং পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ